চাঁদ দিয়ে দেউলার সে সিনহাম কি পুনাম নুর কই তারাম সুরজ মাগে সুত গাম নাম নুর কই তারাম সুর দ মাগে